بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. আজকে জানাজার সালাতের নিয়ম পদ্ধতি সংক্ষিপ্তভাবে পেশ করা হবে যেন সহজভাবে মানুষ বুঝতে পারে। গত দর্শে আমরা আলোচনা করেছি প্রথম তাকবীর যখন দিবেন তখন হাত তুলবেন। শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলেছেন এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, প্রথম তাকবীর দেওয়ার সময় হাত উঠানো। আর এটা সব জায়গায় বাকি তাকবীর গুলিতে হাত উঠানো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে প্রমাণিত আছে, তিনি নিজে উল্লেখ করেছেন। এই বাকি তাকবীর গুলিতেও হাত উঠানো যায়। তারপরে আল্লাহ আকবর বললেন, হাত কোথায় বাঁধবেন? হাত বাঁধবেন বুকে। এক্ষেত্রে নারী পুরুষ সকলেই সমান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে যা প্রমাণিত তা হচ্ছে বুকে হাত বাঁধা। একথা যারা মুহাদ্দিসিন তত্ত্ববিদ তারা এটাকে গ্রহণ করেছেন, এমনকি হানাফি মাযহাবের কোন কোন আলেম একে শক্ত দলিল বলে পেশ করেছেন। তথাপি আলেমদের মতবিরোধ আছে, মতবিরোধ থাকলেও যেটা বেশ সঠিক ওইটি শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রহমতুল্লাহ আলাইহি এখানে আলোচনা করেছেন। তাই কেউ যেন হিংসা বিদ্বেষ না রাখে কোনো আলেমের প্রতি, যেটা আপনার কাছে হক অথবা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা বিশেষ স্পষ্ট ওটার উপরে আপনি আমল করবেন, হিংসা বিদ্বেষ নেই। বলুন আমার মত হবে এটা, আমার মত হবে এটা নয়। সবারই দলিল কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ আকবর বলে হাত পাতলেন, তারপরে পাঠ করবেন সূরাতুল ফাতিহা। যেভাবে সহি বুখারীতে রওয়ায়াত আছে, তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ থেকে তিনি বলেন, صليت خلف ابن عباس رضي الله عنه رضي الله عنهما على جنازة فقرأ بفاتحة الكتاب وسورة وجهر حتى أسمعنا، فلما فرغ أخذت بيده فسألته فقال إنما جهرت لتعلموا أنها سنة وحق. أخرجه البخاري وابو داود والنسائي والترمذي وغيرهم رحمهم الله. طلحة بن عبد الله بن عوف ورناكرم أمي عبد الله بن عباس رضي الله عنهما بيتوني جنازة صلاة اكتي جنازة صلاة أذي قرلم تقنتني سورة فاتحة قرلم أر إيه ستي عركي سورة ملالم আমি তার হাত ধরে তাকে জিজ্ঞেস করলাম এরকম কেন করলেন স্পষ্ট, তখন তিনি বললেন ইন্নামা জাহারতু, আমি জুড়ে পড়লাম এই জন্য যেন তোমরা জানো এটি হলো সুন্নত এবং হক। হাদিস বুখারী। তাহলে বোঝা গেল সাধারণত জানাজার সালাতে জোরে পড়া সুন্নত নয়, আস্তে পড়া। কথা বুঝছেন? এরপরে আমরা হাদিস শুনেছেন, আস্তে পড়ো ওকে দলিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জুড়ে পড়েছেন সূরাতুল ফাতিহা, লোকজনকে জানাবার জন্য যে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাহ আর হক। আচ্ছা এবার বলেন সুন্নাহটা কার সুন্নাত হবে? মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যেহেতু আব্দুল্লাহ বিন আব্বাস একজন জলিলুল কদর, খুবই ইজ্জতওয়ালা সাহাবী, তিনি বলেছেন যেন তোমরা জানো এটা হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাত কার সুন্নাত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কারণ জানাজার সালাত সাধারণ সালাত ঠিক কিনা? তাই আপনি কি বলেন, সালাত জানাজা বলেন জানাজা নামাজ বলেন কিনা? কিন্তু জানাজার নামাজ বা সবাই বুঝে দিলেন এটা সলাৎ কিনা? সলাৎ, মাশাআল্লাহ। এমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা, এই জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করবেন, শুধু সৌদি না বাংলাদেশ সব জায়গায়। স্পষ্ট? এই জন্য না বলে এখন আমরা এখানে আছি, তো এখন এরা এক মজব এই এদের অনুসারে আর বাংলাদেশে গেলে আমার মতো হবে। আচ্ছা বাংলাদেশে একটা দল আছে জমাত আহলে হাদিস, আছে না? ওরা পড়ে গেলে সূরাতুল ফাতিহা পড়ে ফরজ না মনে করে, তাহলে ব্যাপার আসলে দলের হচ্ছে না, গ্রুপ নাই, গ্রুপের ব্যাপার ব্যাপার হচ্ছে দলিলের। জরুরি আর এর সাথে সূরা মিলানো সুন্নাহ, বুঝছেন? অবশ্যই সূরা পাঠ করবেন, যেহেতু হাদিসে মজুদ আমাদের জন্য একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বললেন, আপনি পিছনে আল্লাহ আকবর বলার সাথে সাথে সূরা ফাতিহা শুরু করে দিলেন। এখানে থানা পড়ে না আমাদের দেশে, থানার প্রমাণ নেই, আলহামদুলিল্লাহ আগে থানা পড়বেন না, শুধু আলহামদুলিল্লাহ পড়বেন আর এরপরে সূরা মিলাবেন। যদি দেখেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে আরো সময় আছে, তো সূরা মিলিয়ে দেবেন, কোনো অল্লাহ পড়ে নেবেন, বুঝতে পারছেন? সহ ইনা আলীরা পড়ে নিন, তো যে কোনো একটি আয়াত পড়ে দেবেন, এই সুন্নতের উপর আমল হয়ে যাবে। প্রথম তাকবীর বলার পরে সূরাতুল ফাতিহা পড়ি আমরা আর এর সাথে সূরা মিলাই। দ্বিতীয় তাকবীর বলার পরে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করা, এটা প্রসিদ্ধ, এটা সবাই চেনে, ঠিক কিনা? কোন সালাত পড়বেন যেটা আমরা সালাতে পড়ি সাধারণ নামাজে, যেভাবে দরুদ পাঠ করি ওইভাবে? কয়েকটি পদ্ধতি আছে, পদ্ধতি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, জানাজা সালাতে দরুদ পড়া। আমরা যেটা জানি সাধারণত বাংলাদেশ ওইটি পড়েন, সুবিধা দেখি তো সুরাতুল ফাতিহা আপনারা জানলেন, সবাই জানে, أعوذ بالله من الشيطان الرجيم، اقرأ قولي، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الفاتحة ضرور قرآن وطن تكبير ولا قرآن মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ادرو تبرا قرنا صورة ايدي قرنا جدي كيو تحكي درود جلنا شكو خردا অনেক মুসলিম আমাদের মধ্যে থেকে আছে, একজন দুইজন অনেক, মিথ্যা নয়, একদম বাস্তব, আলহামদুলিল্লাহ সঠিক হয় না, দরুদ শরীফ সঠিক হয় না, আত্তাহিয়া সঠিক হয় না, পাঠ করবেন, এরপরে এখানে আবার বলছেন ওয়াকরা অর্থাৎ নিম্ন স্বরে পাঠ করবে, এটা আমি আগে বলেছি, আর কারণ এটি হচ্ছে সহিহ, এক্ষেত্রে হাদিস পেশ করেন, তাই শুনি হাদিসটা, আবু উমামা ইবনে সাহল বলেন আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাযাতি আন ইয়াকরা ফিত তাকবীরাতুল উলা বি উম্মিল কুরআন মুখাফাতাহ সুম্মা ইয়াকবিরু সালাতান ওয়াত তাসলিমু ইনদাল আখিরা আখরাজাহু আন-নাসাঈ ওয়া গায়রুহু ইসনাদিন সহিহ, হাদিসটি সহিহ, যে আবু উমামা ইবনে সাহল বলেন জানাজা সালাতে সুন্নাত হলো প্রথম তাকবীর বলার পরে আস্তে করে চুপে স্বরে নিম্ন স্বরে সূরাতুল ফাতিহা পাঠ করবে, তাহলে উচ্চ স্বরে না, আর ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে পাঠ করিয়েছেন শিখাবার জন্য, যেন মানুষ জানে, বুঝতে পারছেন বোধ হয়, আর সাধারণত সূরাতুল ফাতিহা আস্তে পড়বে, তারপরে তিন তাকবীর দিবে সুন্নাহ, আর লাস্টের তাকবীরে সালাম ফেরাবে, এরপরে শেখ নাসিরুদ্দিন রাব্বানী রহমাতুল্লাহ আলাইহি এখানে বলছেন, তারপর দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সালাত পাঠ করবে, কারণ এই ক্ষেত্রে রয়েছে দলিল, দলিলটি কি আবু উমামা বলছেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, ان السنه في الصلاه على الجنازه ان يكبر الامام, জানাজার সালাতে সুন্নাত হলো ইমাম তাকবীর বলবেন, তারপরে প্রথম তাকবীর বলার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সিররান ফি নাফসিহি মনে মনে পড়বেন, নিম্ন স্বরে পাঠ করবেন, নিজে নিজে শুনবেন যেটা আমরা করি, তারপরে সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবেন, যেটা আমরা শুনলাম। আর কি ওয়ুখলিসু দুআ লিল জানাযাতি ফিত তাকবীরাত, বাকি তাকবীরগুলিতে বা তাকবীরগুলিতে বা তাকবীরে যে ব্যক্তি মারা গেছে তার জন্য খাস করে দোয়া করবে, খালিস ভাবে ইখলিসু দুআ, লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না, এই তাকবীরগুলিতে কোরআন তেলাওয়াত করবে না, তাহলে কি হবে, দোয়া হবে। সুম্মা ইউসাল্লিমু সিররান ফি নাফসিহি হিনা ইয়ানসারিফু আন ইয়ামিনিহি, তারপরে আস্তে আস্তে করে বড় আওয়াজে নয় ছোট আওয়াজে সালাম ফেরাবে ডান দিকে, তাহলে বুঝে গেল সালামের আওয়াজটা কম আওয়াজে হবে, কিন্তু এত কম নয় যে মানুষজন শুনতে না পায়, মানুষজন শুনতে পায়। বলছেন والسنه ان يفعل من وراءه مثل ما فعل امامه, আর সুন্নাত হলো ইমাম যেভাবে পড়ে সূরা ফাতিহা দরুদ শরীফ দোয়া ওইভাবে পিছনে যারা আছেন ওরা ওই রকম সূরা দরুদ আর দোয়া ইত্যাদি করবেন, স্পষ্ট কিনা? আচ্ছা, হাদিসে বলছেন اخرجه الشافعي في الام في الام ومن طريقه البيهقي, حديث تكرهن جكو قلت الشيخ عاصم بن الباني رحمة الله عليه, طيب دي تكبير دي تكبير دي أقول صلاة الله صلى الله عليه وسلم صلاة بعد القرآن أكتب تكبير دي أقول জানাজা মৃত ব্যক্তির জন্য বিশেষ করে দোয়া খালিস করে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরা সাল্লাইতু আলাল মাইত ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজা সালাত করো তখন খালিস ভাবে বিশেষ করে তার জন্য দোয়া করো। আখরাজ আবু দাউদ ইবনে মাজাহ ওয়গায়রে, এবারে দোয়া কি করবেন, দোয়া শুনেন, ويدعو فيها بما ثبت عنه صلى الله عليه وسلم من الأدعية, وقد وقفت منها على أربع, اي تكبير قلتي الله رسول صلى الله عليه وسلم تكي جيش دعاء قرماني تقول تكي دعاء بعد قرمي دعاء قرمي شيخ عاصم بن الباري والشن رحمة الله عليه الله رسول صلى الله عليه وسلم تكي جيش دعاء قرماني تو المدد تكي امي تارتي আমি জানি চারটি দোয়া আমার কাছে স্পষ্ট হয়েছে, এই চার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, বুঝতে পারছেন? কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্য অনেক মুসলিম এক দোয়াই জানে না, সত্য না মিথ্যা? আপনি বলবেন আপনার মতো হানফি মাযহাবে অথবা বাংলাদেশে যে দোয়াটি প্রসিদ্ধ ওই যে অনেক মুসলমান জানে, আপনি এমন মুসলিম বাংলাদেশে তো যেমন সাধারণত ইমামতি করে কে হয়তো যে তার অভিভাবক তার ছেলে তার বাপ এরাই করে না, কিন্তু ওরা করে না, ওরা কি করে অন্য আরেকজনকে দেয় অমুক করাবি ইমামতি করো, ইমামতি করবে আমার বাপের জানাজা, সঠিক না কি? আচ্ছা বলেন তো, আপনি যদি মনে করেন আপনি তার জানাজার দায়িত্বশীল, মানে জানাজার সালাতের দায়িত্বশীল আপনি, আপনি নিজে সালাত পড়াতে পারেন না, তাহলে কিরকম হলেন দায়িত্বশীল? পরে জানা হবে পড়াবে, কোন আদকের ব্যাপার? নিজে জানাজার সালাত পড়ুন, জানাজার তরিকা শিখুন, নিজের আত্মীয়স্বজন থেকে কেউ মারা গেলে সুন্নত তরিকায় ওর সালাত জানাজা আপনি আদায় করবেন, কথা বুঝছেন? কে কে একমত হাত তুলেন, শিখবেন সবাই? আল্লাহ আপনাদের তৌফিক দান। আবার বাংলাদেশের অবস্থা কত বেদাতি আলেম মজুদ, অনেক আলেম জুড়ে বাতিয়া পাঠ করবে না, অনেকের আকিদা ঠিক নেই, তুমি সালাতের তরিকা জানো তখন কি করবো পাবে না, ঠিক না? ঠিক, তাই আপনারা এগুলো শিখবেন, বাড়িতে যারা আছেন তাদেরকে শিখাবেন, বলে সুন্দর তরিকায় শিখো, কোরআন শিখো, শুদ্ধ করে পড়ো, নিজে সালাত পড়ো এবং পড়াও, জানাজা সালাত নিজে পড়ো এবং পড়াও, সাহস বাড়াও, শিখো, প্রশিক্ষণ নাও, বুঝতে পারছেন? তাহলে আর বেদাতি ইমাম হতে পারবে না, কথা বলছেন? বলুন ইনশাআল্লাহ, সহজ বাড়াতে হবে। আপনি কিরকম শিখবো, তো কিরকম শিখবে? তুমি আমাদের সকলকে তৌফিক দান। আপনার যদি ইচ্ছা থাকে আমি সুরাতুল মুলক শিখবো, হিফজ করবো, আমরা হিফজ করবো, মুখস্থ করবো, ইচ্ছা যদি থাকে আর চেষ্টা করেন, হবে কিনা? আমি চারটি উল্লেখ করবো না, আমি মাত্র দুইটি উল্লেখ করবো, কারণ এখানে কিছুদিন আগে আপনাদেরকে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই দুই দোয়া আপনাদের সামনে পেশ করা হয়েছে শিখার জন্য, জানি না কিন্তু হয়তো কেউ কেউ শিখেছে। দেখি প্রথম নম্বর বলছেন শেখ আসাদুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি আউফি ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول الله رسول صلى الله عليه وسلم একটি জানাজার সালাত আদায় করলেন, তখন তিনি যে দোয়া করেছেন এই দোয়া থেকে আমি মুখস্থ করেছি একটা, বলছেন দোয়াটি বুঝে শুনে পড়বেন, দেখবেন কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এই দোয়া, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. إذ وقل لنا الله رسول صلى الله عليه وسلم حديثتي مسلم سعيد ابن بجاية التدعات أو من مالك ولن رضي الله عنه الله رسول صلى الله عليه وسلم قوي بكتير جنة وقل لنا فتمنيت أن أكون أنا ذلك الميت আমার ভিতরে এমন তামান্নার কামনা আসবে, যদি আজকে আমি এই মৃত ব্যক্তি আমি হতাম তাহলে নবীর কণ্ঠে এই দোয়া পেতাম, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই দোয়া ভালো কিনা, ভালো কিনা? আপনারা শিখলেন না কেন? আপনাদেরকে বলা হয় তো শিখেন না, অনেকে বলেন আমার তো আমাদের দেশে এসে শিখার আমি শিখবো না, হাদিসটা সহি মুসলিম রিওয়ায়েত, গড়বড় নাই, শিখার চেষ্টা করবেন। অনেক হাফিজ আছে, আলিম আছে, জানেন এই দুটো জানেন, শিখে নিন, শিখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه، وأدخله الجنة وأعيذه من عذاب القبر ومن عذاب النار. سبحان الله يتسند الدعاء ورتوكي شنين اللهم اغفر له يلا تمتكي معكم وارحمه تارك الرحمكم وعافه تاكي بحالو ركو نيرابوت ركو وعفو عنه তার সমস্ত গুনাহটা মিটিয়ে দাও। ও আকরিম নুজুলাহু তার আতিথ্য তুমি সুন্দর করো, ইজ্জতের সাথে তার আতিথ্য করো, তার মেহমানদারি করো। ও ওয়াসি মুদখালাহু তার প্রবেশস্থলকে তুমি প্রশস্ত করে দাও। প্রবেশস্থল বলতে কোনটা? কবর। আচ্ছা শুধু এইটা নয়, আখিরাতের জান্নাতও হতে পারে বড়। সুবহানাল্লাহ, এইটা ওইটা সব সাধারণত এইটা ওয়াসি মুদখালাহু হে রব তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। আর যদি জান্নাতে যায় মাশাআল্লাহ, বুঝো সব ইনশাআল্লাহ আসল মুদখাল কোন জায়গায়? জান্নাত। আসল প্রবেশস্থল আমাদের সকলের জান্নাত। আল্লাহ বলেছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ইন তাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব, আর তোমাদেরকে সম্মানিত প্রবেশ স্থানে তোমাদেরকে প্রবিষ্ট করব, প্রবেশ করাবো। তাহলে কবিরা গুনাহ থেকে বাঁচবে জান্নাতে যেতে চাইলে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কিন্তু তবুও শয়তান তো আছে না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল আর দয়াশীল। আমাদের রব আল্লাহ দেখেন কত দিল আমাদেরকে, খাবার খেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হন, ভালো লাগে না? আচ্ছা তার একটু জি আপনি আপনার বাচ্চাকে খাওয়ালেন, একদম সজির বাচ্চা কুলের সন্তান, একটা কিছু নিয়ে আসলাম মিষ্টি জাতীয় খায় ভালো লাগে, না খেলে না খেলে কি হয়? একদিন যদি বাচ্চা না হয় কি অবস্থা হবে? হ্যাঁ রে হ্যাঁ, মার ঘুম নেই বাপেরও ঘুম নেই, ঘুম নেই ঘুম আরাম হয়ে যায় হয় কিনা? আচ্ছা যদি কেউ এরকম না বাচ্চা মরলে মরুক আর চিন্তা থাকলে থাক, কোনো অসুবিধা নেই, এরকম কোনো মা বাবা আছে নাকি? থাকলে ওরকম ইনসান না কি এবার যদি কেউ থাকে, কিন্তু সাধারণত এরকম না হয় না আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখুন তো আপনি আপনার বাচ্চাকে যতটুকু মায়া করেন আদর করেন এর চেয়ে কোটি কোটি গুণ বেশি, অসংখ্য অগণিত গুণ বেশি রব্বুল আলামিন তার নেক বান্দাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ, সত্য বললাম না মিথ্যা? কেন মানো না? তাহলে এর চেয়ে বঞ্চিত আর কে হতে পারে? এত বড় দয়াশীল রব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, রব্বুল আলামিনের দয়া থেকে যে বঞ্চিত হবে এর থেকে বঞ্চিত আর কে হতে পারে? الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين শুধু রব্বুল আলামিনের পদ পবিত্রতার প্রশংসা বর্ণনা করেছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কত বড় দয়াশীল রব্বুল আলামিন। এই যে ওয়াসি মুদখালাহু, আল্লাহ তুমি এই ব্যক্তির প্রবেশস্থলকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু بالماء والثلج والبرد رب তুমি তাকে ধুপ দাও পানি দ্বারা বরফ দ্বারা শিলা দ্বারা পানি দ্বারা বরফ দ্বারা শিলা দ্বারা কারণ গুনাহ খাতা হচ্ছে গরম গুনাহ গরম কি না গুনাহের সম্পর্ক হচ্ছে জাহান্নামের আগুনের সাথে তাই হে রব তুমি তাকে পানি দিয়ে ধৌত করে দাও বরফ দিয়ে ধৌত করে দাও শিলা দিয়ে ধৌত করে দাও যেন তার মধ্যে গুনাহ খাতা বিন্দু মাত্র থাকে না একদম পরিষ্কার করে দাও ওসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বরফ আপনি জানেন না তো অর্থ বুঝেন না তখন কি করবেন মনে মনোযোগ সহকারে যে দোয়া করেন কান না যদি মনোযোগ সহকারে দোয়া আসে কান না আসে আপনি যদি জেনে সালাত পড়েন اللهم باعد بيني وبين خطايا কেউ কেউ পড়ে না যারা শিখেন একটু শিখবেন একটু সময় বের করবেন কি হয়ে গেল আমাদের সময় নেই সময় নেই সুদিয়া করুন সুদিয়া করুন এত সুন্দর দোয়া প্রত্যেক সালাতে আপনি পড়তে পারেন আল্লাহ আকবার বলার পরে সুবহানাল্লাহু ওয়া বিহামদিক ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এর নাম মানুষ এর পরিবর্তে ওইটা বলবে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইন খাতায়া কামা বাআত বাইন আল মাশরিক ওয়াল মাগরিব শেষ পর্যন্ত জানার দোয়া আল্লাহুম্মা গফির লাহু ওয়া আরহামহু আল্লাহ তুমি তার সমস্ত খাতা কচুরি মাফ করে দাও তুমি তার উপর রহম করো তাকে সুস্থ রাখো নিরাপদ রাখো আল্লাহ ওয়াফি নিরাপদ রাখো নাকি কবর আলাপ থেকে নিরাপদ রাখো সব ধরনের বিপদ থেকে তাকে মুক্ত রাখো ওয়াফু আনহু তার খাতা কচুরি তুমি মিটিয়ে দাও ওয়া আকরিম নুজুলাহু হে রব তোমার পক্ষ থেকে তুমি যে ওয়াদা করেছো তাকে আতিথ্য দান করবে মেহমানদারি তার আতিথ্য তুমি সম্মানের সাথে করবে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার পক্ষ থেকে আপনি মেহমানদারি পাবেন আপনাকে রব খাওয়াবে সুবহানাল্লাহ নুজুলান মিন গফুরির রহিম রব্বুল আলামিনের পক্ষ থেকে হচ্ছে এই মেহমানদারি জান্নাতে যখন যাবেন আর জান্নাতে যদি না যাই তাহলে মুশকিল না এই জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে জান্নাতে গেলে রব্বুল আলামিনের মেহমান হয়ে আপনি থাকবেন জান্নাতে সুবহানাল্লাহ রব্বুল আলামিন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলান মিন গাফুরির রহিম এই জান্নাতে তোমরা এসেছো তোমাদের মন যা চায় তুমি জান্নাতে তাই পাবে তুমি যা তলব করবে তাই তোমার সামনে উপস্থিত হবে জান্নাতে গেলে আর দুনিয়া নেই ডায়াবেটিস নাই প্রেসার নাই কোন রকমের রোগ নাই সব রোগ থেকে তুমি মুক্ত থাকবে ইনশাআল্লাহ আর যা খাবে সবই ভালো সবই কল্যাণকর কোন গড়বড় নেই কোলেস্ট্রল নাই অমুক তো নিলাম অমুক তো নিলাম তাই না কি আছে কোলেস্ট্রল বলে কোলেস্ট্রল ফ্রি বলে না বর্মে জেনার মধ্যে বলে কোলেস্ট্রল ফ্রি মানে মধ্যে কিছু হ্যাঁ বুঝতে পারছেন আস্তাগফিরুল্লাহ আল আযীম কোলেস্ট্রল ফ্রি কিরকম হয় জান্নাতে গেলে সব কোলেস্ট্রল কোলেস্ট্রল যা আছে সব ফ্রি বলো ইনশাআল্লাহ একটু শয়তানের সাথে একটু জিহাদ করতে হবে জান্নাত পেতে হলে কারণ শয়তান আমাদের বিরুদ্ধে শয়তান দুশ্মন হয়ে সবসময় লেগে আছে আমরা যেন জান্নাত না পাই সবসময় আপনি যদি একটা কথা উদাহরণ দেখাচ্ছি আপনি আপনার একটা ভাইকে আনতে চান সুর দিতে আপনার যদি মন চায় ওকে আনবেন আপনি যেন আমার দুশ্মনের একটা মজুদি না ওর সাথে আমার কথা হয়েছে ও দিবে বিচার কিন্তু আর মজুদ আর একটা ও গিয়ার কথা লাগে সবসময় সতর্ক থাকবেন কিনা একটা কথা ওর দিয়ে না কত উদাহরণ আপনার বাচ্চারা এসএসসি পরীক্ষায় পাস করবে পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করেন কিনা না নেই পয়সা দিয়ে দেন টিউশনে আছে কিনা বেশি রয়েছে টিউশনে তাকে রাখবেন শিক্ষক, আদা সবসময় পর্যবেক্ষণ করেন, এইটা আপনি বুঝেন। আচ্ছা আপনি আপনার নিজের ব্যাপারে পর্যবেক্ষণ করেন, এইটা খেলে মুশকিল, প্রেসার বেড়ে যাবে, পর্যবেক্ষণ করেন কি না? এটা খেলে মুশকিল, ডায়াবেটিস বেড়ে যাবে, এটা খেলে মুশকিল, অন্য কিছু আরো বড় কিছু হতে পারে, সবসময় পর্যবেক্ষণ। ডায়াবেটিস দু তিন তিন দিন পর পড়া একটা নিজের কাছে রেখেছে মেশিন ছবি আছে কিনা, আপনার জন্য তো কি নাই মনে হয় নাকি? এরকম দেখি কিনা জিজ্ঞেস প্রেশার হয়ে গেলে মানে ওই সেদিন আমি মানে একটু দাঁড়ালাম, দেখলাম কয়েকটা এসছে প্রেশার চেক খামসারিয়া, হ্যাঁ ওই না সুগার থেকে দিয়েছে 5000, প্রেশার চেকে কোথাও আমি যাই না আল্লাহ কই খামসা নাকি, মানে ইয়েতে দেখলাম খামসা, যেহেতু ওই যে কি ওইটা চিপ ব্যবহার করে না আপনি চলে যাবেন জানাতে সে চায় না, সে আল্লাহর সাথে ওয়াদা করেছেন আউযুবিল্লাহি মিনাল জালিক, কি ওয়াদা? যেহেতু তুমি আমাকে তোমার রহমতে তাড়িয়ে আমিও এরকম চেষ্টা করব, একটা ওলি আলমকে রাখতে পারবো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা ওলি আলমকে রাখবো না, কিন্তু সে বলেছে কি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার তবে তোমার নির্বাচিত বান্দাদেরকে আমি পারবো না, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি কি বলেছে সে জানেন তো, আল্লাহর নির্বাচিত বান্দা যারা ওদেরকে সে পারবে না, 10,000 আপনাকে বিপদগামী করতে পারবে না, জিন শয়তান মানুষ শয়তান তো আছে কিনা, জিন নাকি অন্যান্য ধরেন আপনারা না মালিক الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা যে সংক্ষেপ করে এই দোয়াটি, আল্লাহুম্মা ইগফির লাহু, হে আল্লাহ তুমি তাকে maaf করো, তার উপর রহম করো, তাকে নিরাপদ রাখো, তার গুনাহটা মিটিয়ে দাও, তার আতিথ্য সম্মানের সাথে করো, রব তুমি তার প্রবেশ স্থলকে তুমি প্রবেশ প্রশস্ত করে দাও, আর তাকে তুমি পানি দ্বারা বরফ দ্বারা শিলা দ্বারা ধূত করে দাও, আর একটা ওয়ালাকিহি মিনাল খাতায়া, তাকে তুমি খাতা থেকে গুনাহ থেকে বিবে পরিষ্কার করো, যেভাবে তুমি সাদা পোশাককে ময়লা থেকে পরিষ্কার করেছো। আচ্ছা সাদা ড্রেস যদি হালকা একটা কিছু থাকে দেখতে খারাপ হয়ে যাবে, তো এই সৃষ্টিকার সাদা তো আপনি বলেন, এই জিনিসটিকা এই সৃষ্টিকা এই বলছে কামান আকাইতা সাওবাল আবিয়াদ মিন আদ-দানাস, ময়লা থেকে যেভাবে আপনি পরিষ্কার করেন, আর অন্য ধরনের কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিন আদ-দানাস, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় ওইভাবে রব তুমি এই ব্যক্তিকে তার গুনাহ খাতা থেকে তুমি পরিষ্কার, সুবহানাল্লাহ। এরপরে ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি, তাকে তার দুনিয়ার যে ঘর বাড়ি এই বাড়ি থেকে আরো উত্তম বাড়ি তাকে দান করো, দুনিয়াতে তার যে পরিবার রয়েছে এই পরিবার থেকে পরিবার আত্মীয় স্বজন এই এই আত্মীয় স্বজন থেকে তাকে আরো ভালো, অথবা তার বাচ্চা কাচ্চা রয়েছে এদের থেকে উত্তম আহাল তাকে দান করো, আহাল করো, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, তার যে যুগল রয়েছিল দুনিয়াতে তার স্ত্রী অথবা স্বামী, স্ত্রী অথবা স্বামী এদের থেকে তুমি তাকে আরো উত্তম তাকে দান করো, অর্থাৎ হয়তো স্ত্রী হবে না স্বামী হবে, স্বামী হলে স্ত্রী আর স্ত্রী হলে স্বামী, তাহলে এই ব্যক্তিকে তার স্ত্রী থেকে উত্তম স্ত্রী দান করো, এই ব্যক্তিকে তার স্বামী দেখে তার আরো উত্তম স্বামী দান করো। এটা আবার বলতে হবে, মানে যখন মানুষ জান্নাতে যাবে না, সবার গুণ দুনিয়ার গুণের মতো থাকবে না, হাজার হাজার গুণ ভালো গুণ হয়ে যাবে প্রত্যেকে। সুতরাং ইচ্ছা আপনারা এরকম থাকবেন, পছন্দ থাকবেন, কালো থাকবেন, নাক এরকম সবাই একদম সুন্দর, জান্নাতে যাওয়ার পরে বুঝবেন কিরকম সুন্দর, এর আগে বুঝবেন না তো, মারা যাওয়ার পর বুঝে যাবে। মায়ের পেটে যখন ছিলেন কি মনে করতেন, আপনি তোমার কত সুন্দর খাওয়া খাচ্ছেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম খাওয়া খেয়েছি না, খাওয়া না হয়ে গেছে, খাওয়া মজুদই না, তোমার মায়ের পেটের পরিধি কতটুকু ছিল, কিন্তু তুমি ওই সময় তোমার জ্ঞান হবে কতটুকু। জান্নাতে যখন যাবে তখন বুঝবেন জান্নাত কত বড়। আর বর্তমানে তো নতুন নতুন যেসব আবিষ্কার হচ্ছে গ্রহ নক্ষত্র, আপনি জানেন দুনিয়ার তুলনায় হাজার হাজার গুণ বড় হচ্ছে এক একটা গ্রহ। তাহলে এটা আপনি দেখছেন মাইক্রোস্কোপের সাহায্যে, বলছেন বাবারে বাবা এত গুণ বড়, সূর্য দুনিয়ার তুলনায় কত গুণ বড়, মঙ্গল গ্রহ দুনিয়ার তুলনায় কত গুণ বড়, এগুলো আপনি দেখেন। আর আমার নবী যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যারা যাবে সর্বনিম্ন স্তরের জান্নাতির জন্য দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জান্নাত থাকবে। এটা বিশ্বাস করে না, বিশ্বাস হচ্ছে কি, এক একটা গ্রহ যদি এত বড় হয় তাহলে জান্নাত তো বড় হবে, বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস রয়েছে। তাই প্রত্যেক দিন জান্নাতের কথা আল্লাহর কাছে চাইবেন, কার কাছে চাইবেন, اللهم اني اسالك جنه الفردوس اللهم اني اسالك جنه الفردوس اللهم اني اسالك جنه الفردوس আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি জান্নাতের কথা জান্নাতের ভিক্ষা চায় রব্বুল আলামিনের কাছে তিনবার জান্নাত রব্বুল আলামিনের কাছে আবেদন পেশ করে, ও আল্লাহ তুমি থার্ড ঠিকানা আমার মধ্যে বানিয়ে দাও, বুঝতে পারছেন, তিনবার যদি বলেন। আর যদি জাহান্নাম থেকে মানুষ তিনবার আশ্রয় চায় বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, জাহান্নাম রবের কাছে আবেদন করে, ইয়া রব তুমি এই ব্যক্তিকে আমার থেকে আশ্রয় দিয়ে দাও, আশ্রয় পাবেন কিনা। প্রত্যেক দিন এই দোয়া মাঝে মধ্যে করবেন। যেকোনো সময় আপনি দোয়া করবেন, সুযোগ পান, সাতবার জান্নাতের কথা চাইবেন আর জাহান্নাম থেকে সাতবার আশ্রয় চাইবেন রব্বুল আলামিনের কাছে। আচ্ছা যাই হোক, যে ব্যক্তি মারা গেল তার জন্য দোয়া, আল্লাহ এই ব্যক্তির বাড়ি থেকে উত্তম বাড়ি তুমি তাকে দান করো, এই ব্যক্তির পরিবার পরিবর্গ থেকে তাকে উত্তম পরিবার পরিবর্গ তাকে দান করো, এই ব্যক্তির তার সহধর্মী সহধর্মিনী অথবা তার স্বামী অথবা স্ত্রী থেকে উত্তম ব্যক্তি তাকে দান করো। কথা বুঝতে পারছেন, এরপরে কি হবে অন্য শিখবেন আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন। এই হচ্ছে এক দোয়া। আর আরেক দোয়া যেটা আমরা সাধারণত আমরা জানি তাহলে আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়তাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বা'দাহু। এটা প্রসিদ্ধ দোয়া আমরা দেখি শেষের অংশ নাই, কিন্তু কোনো কোনো হাদিস নাই, আছে কোনো কোনো রয়ে থাকে, তাই এটা প্রথম বলবেন। এর আর তোমার যেহেতু সময় কম, সময় শেষ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده. تذكرون هاي يذكر أخرج ابن ماجه التالي أرد في الدعاء لكم يا شيخ ناصر الدين الباني الطبراني أمي شغل لكم أنا রেগেলো বাচ্চাদের সওয়াতুল জানাজা, বাচ্চাদের জানাজা সওয়াত করেন তো শেখ হাসিনুল রানী রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু এখানে বাচ্চাদের জানাজা সওয়াতের জন্য আলাদা দোয়া উল্লেখ করেননি। তার কথা বলতে হয়তো এটি যথেষ্ট। আপনি যদি বলেন আল্লাহুম্মা ফিল হাইয়া ওয়া মাইতনা, সংক্ষিপ্ত আকারে বলে দিন, হে আল্লাহ তুমি আমাদের জীবিত মৃত কে মাফ করো, উপস্থিত অনুপস্থিত কে মাফ করো, ছোট বড় সবাইকে মাফ করো, বলেন কি না সহিহ হাদিস সহিহ শিশু সেবার মধ্যে চলে, কবির বড় ওরা করিনা ও মুধানা আমাদের নর এবং নারীকে মাফ করো, হে আল্লাহ আমাদের মধ্যে থেকে তুমি যাকে জিন্দা রাখবে তাকে ইসলামের উপর জিন্দা রাখবে, আর যাকে মৃত্যু দেবে তাকে ইমানের উপর মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। সুন্দর দোয়া, হে আল্লাহ তুমি এই ব্যক্তির আজর আর সওয়াব থেকে আমাদেরকে মাহরুম করো না, আর সে চলে যাওয়ার পর তুমি আমাদেরকে বিপদগামী করো না। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তুদিল্লানা বা'দাহুম। কিন্তু বিশেষ বিশেষ দোয়া কেউ কেউ উল্লেখ করেছেন, যেমন একটি দোয়া আমাদের যেটা প্রসিদ্ধ, আল্লাহুম্মা জাআলহু লানা খারাতান وسلفا واجرا، اللهم اجعله لنا خراطا وسلفا واجرا. شيخنا شيخ ابن باز رحمه الله عليه يركم دعوه لكرجه، اللهم اجعله فراطا وذخرا لوالديه وشفيعا مجابا، اللهم ثقل به موازينهما واعظم به اجورهما والحقه بصالح المؤمنين وقه برحمتك عذاب الجحيم. আর সংক্ষিপ্ত দোয়াটা হাসান আল বসরি থেকে প্রমাণিত, বুখারীতে আছে মুআল্লাক সনদা কি, اللهم اجعله لنا فراطا وسلفا واجرا، মানে হে আল্লাহ তুমি আমাদের জন্য একে অগ্রবর্তী আতিথ্যের মাধ্যম বানিয়ে দাও, মানে সে আগে গেল সে যেন আমাদের জন্য কি হয় জান্নাতে আগে ভাগে যায়, আর আমাদের জন্য আতিথ্য করার মতো ব্যবস্থাপনা সে আমাদের জন্য করে। ওয়াসালাফান সালাম মানে আমাদের নেক উত্তর শ্রেণী যদি জন্য হয় সে অগ্রবর্তী, ওয়াজওয়ান আজের মানে সওয়াবের কারণ জন্য সে এই দোয়া করলো বাচ্চার জন্য, কারণ বাচ্চার তো গুনাহ নাই তো সে ইশবা মাশাআল্লাহ না বলো না বলে কি ইশবা গুনাহ নেই। কত বাচ্চা যেমন বাচ্চা হয়েছে পেটেই মারা গেছে, চার মাস পর যদি কোনো সন্তান মারা যায় এটা হচ্ছে আপনার সন্তান, কারণ চার মাস পরে বাচ্চার মধ্যে রুহ এসে যায়, রুহ আছে কিনা প্রসিদ্ধ কিনা, এবারে যেহেতু রুহ এসে গেছে তো এটা মানুষ হয়ে গেছে, এবারে এটা আপনার বাচ্চা, এই চার মাস পর যদি কোনো বাচ্চা মায়ের পেটেই মারা যায় একে এমনিতেই মাটিতে পুর্তি পুঁতে দিবেন না, ভালো করে দৌতু করে বুঝতে পারছেন সুন্দর করে, তারপরে জানাজা সালাত করবেন আর নিয়মিত দাফন করবেন, কারণ এটি আপনার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। বুঝলেন ভাই, যদি কোনো বাচ্চা মারা যায় মার পেটে রু হয়েছে গেছি, এবার যদি বাচ্চা হয় সাত মাসে অবশ্যই করবে, কোনো কোনো বাচ্চা যেমন সুবহানাল্লাহ এদিন আমাদের এক আত্মীয় আপনারা দেখেছেন দুজন করে আমি জানাজা সালাত এখানে পড়েছি, বাচ্চা মানে আগের দিন জন্মের আগের দিন ভালো ছিল, ডাক্তার চেক আপ ছিল সব সুন্দর, কই মাশা মমতা যখন জন্ম নিল সুবহানাল্লাহ জন্ম নেওয়ার পর সবাই তো বুঝি করে দিয়ে নয় করে না করে বলছে তারা মৃত, বলেন সুবহানাল্লাহ ওর বাচ্চা কিনা এটা ওই যার বাচ্চা তার কথা বলছি, ওর বাচ্চা ওর জন্য কি আমাদের দিন সুপারিশ করবে, সে মা বাবাকে জানাতে নিয়ে যাবে ট্রেনে এসে, বলুন ইনশাআল্লাহ। কারো বাচ্চা যদি চলে যায় বাল্যকালে বেশ হায় উদ্দেশ করতে নেই, স্বাভাবিক তো একটা আঘাত আগে আসবেই, আপনি ধৈর্য ধারণ করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবেন? একটি রয়্যাল আছে হাসান হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি যদি কোন বান্দার এরকম ছেলেকে মেয়েকে আল্লাহ পাক নিয়ে যায় তাকে মৃত্যু দিয়ে দেয় রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আবাদতুম সামরাতা ফুআদি আব্দি, আমার বান্দার জিগরের টুকরা কলিজার টুকরা যান তোমরা কবজ করেছ, তো যখন তার যান তোমরা কবজ করলে তো আমার বান্দা কি বলেছে? তারা বলেন হামিদাকা ওয়াস্তারজা, হে রব সে তোমার প্রশংসা বর্ণনা করেছে আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে উবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়াসমুহু বাইতাল হামদ, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো আর এই প্রাসাদের নাম রাখো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার বাড়ি। কথা বুঝতে পারছেন? মারা গেছে এই সেদিন আমাকে কে কে জানে আমাদের এক ভাই বললো, আমি বললাম না মুশকিল আলহামদুলিল্লাহ তোমার জন্য সুসংবাদ, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে দিয়ে গেছে, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ বলো, দোয়া করো, তোমার ফ্যামিলিকে সান্ত্বনা দাও, বাচ্চাদেরকে পরিবার পরিজন যারা রয়েছে সান্ত্বনা দাও, আলহামদুলিল্লাহ বলো, তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে বুঝি তোমার জন্য কি জানানো উচিত কিনা, শুধু আপনি জানবেন আর বলিয়ে বসে থাকবেন কি পর হবে না, আরেকজন একজন আরেকজনকে বোঝাবেন, কেউ মারা গেলে হায় হুদাস করতেন। হ্যাঁ, এই সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক, আপত্তি আসবে আঘাত লাগে আঘাত লাগবে, কিন্তু আঘাত তো আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চা যখন মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখে আমরা কেঁদে ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন? কেঁদেছেন নবীর চোখ দ্বারা পানি পেয়েছে, এটা হচ্ছে রহমত, এটাও ভালো, কারণ এর পূর্বে আমি দেখেছি কোন কোন আলী উল্লেখ করেছেন, শুধু ইবনে বাজার ইবনে বাজার কিতাবে আছে, কিন্তু এর পূর্বে উল্লেখ করেছেন কোন কোন বিদ্বান কি দোয়াটি, اللهم اجعله فرطا وذخرا لوالدي وشفيعا مجابا، اللهم ثقل به موازينهما واعظم به اجورهما والحقه بصالح سلف المؤمنين وقه برحمتك عذاب الجحيم. اللهم اجعله لنا فرطا وسلفا واجرا. তিন তকবীর পর আপনি তিন তকবীর দেওয়ার পর দোয়া করেন, তাই তো? এবারে চার তকবীর দিবেন, চার তকবীর দেওয়ার পরে যদি মানুষ চার তকবীর দেওয়ার সালাম ফিরে সহি কিনা, কত তকবীর দেওয়া পর্যন্ত প্রমাণিত আছে? কত তকবীর? নয় তকবীর, মাশাআল্লাহ। তাহলে তো আপনারা ক্লাসে আসেন, বুঝে কিছু শুনেন, বুঝেন যদি কেউ চার তকবীর দেয়, চার তকবীর দেওয়ার পরে সালাম ফেরাবেন, তো সালাম ফেরাবার আগে দোয়া করা প্রমাণিত আছে। দোয়া কি যেকোনো দোয়া মানে আগের দোয়া এখানে উল্লেখ করছেন আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু কে قال شهدته وكبر على جنازتي اربعا ثم قال ساعدني يا نير ثم قال اتروني كنت اكبر خمسا قال لا قال ان رسول الله صلى الله عليه وسلم كان يكبر اربعا اخرجه البيهقي بسند صحيح আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু একটি জানাজা সালাত পড়লেন তাতে চার তাকবীর দিলেন চার তাকবীর দেওয়ার পর কিছু সময় তিনি দোয়া করতেন তারপরে সালাম দিলেন সালাত শেষ করার পর বললেন তোমার কি মনে হচ্ছে আমি পাঁচ তাকবীর দেব না পাঁচ তাকবীর দিইনি আমি তো চার তাকবীর দিলাম যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীর দিয়েছেন কিন্তু এর পরে দোয়া করেছেন তিনি বুঝাচ্ছেন এটা সুন্নাহ হচ্ছে এখানে হাদিস একটি উল্লেখ করেছেন বেহাকি থেকে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে প্রমাণিত তিনি বলেন সালাতু খিলালিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফআলুহুন তারাকাহুন্না নাস ইহদাউন আত-তাসলিম আলা আল-জানাজা মিসাল তাসলিম ফিস সালাত তিনটি গুণ বা তিনটি কাজ ছিল যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এগুলো বর্তমানে লোকজন ছেড়ে দিয়েছে এই তিনটির মধ্যে একটা হচ্ছে জানাজার সালাতে শুধু এক সালামের উপর থেমে যাওয়া ويجوز الاقتصار على التسليم الاولى وتم تكبير قال ابو هريره رضي الله عنه برنا করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা সালাত পড়লেন তারপরে জানাজা সালাত পড়ার জন্য চার তাকবীর দিলেন আর একবার সালাম দিলেন এই হাদিস বলছেন আখরাজাহু দারুকুতনি ওয়াল বাইহাকি قلت ويسال حسن হাদিসটি হাসান কিন্তু বেশ উত্তম হলো দুটার উপরে আমল করা যেহেতু উভয়টাই প্রমাণিত কথা বুঝতে পারছেন দুটার উপর আমল করা ভালো তো বাংলাদেশে হয়তো আপনারা সবাই এই অনুযায়ী সালাত শিখবেন আর প্রচার করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মুসলমানদের হেফাজত করো মুসলমানদের জানমালের হেফাজত করো ইজ্জত আবরুর হেফাজত করো আমাদেরকে নেক বানাও আমাদের সন্তানদেরকে নেক বানাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين